রাজা রুদ লালি সীতা বনবাসে যায় রে বনবাসে যায়, ওই রাজা রুদ লালি সীতা বনবাসে যায় রে বনবাসে যায়। সোনার প্রতিমা কে গো অকালে ভাসায় রে অকালে ভাসায়, সোনার প্রতিমা কে গো অকালে ভাসায় রে অকালে ভাসায়, ওই রাজা রুদ লালি সীতা বনবাসে যায় রে বনবাসে যায়। রাজপুরী অযোধ্যার দিবসে হলো আধা দিবসে হলো আধা, পুরবাসী রাখি জল রাখিতে পারে না আর রাখিতে পারে না, শত সুখ স্মৃতি বলে দেব না বিদায় রে শত সুখ স্মৃতি বলে দেব না বিদায় রে, সতী শিরোমণি সীতা বনবাসে যায়, সোনার প্রতিমা কে গো অকালে ভাসায় রে অকালে ভাসায়, ওই রাজা রুদ লালি সীতা বনবাসে যায় রে বনবাসে যায়। শ্রীরামের দুনয়ন শূন্য হরে ত্রিভুবন, শ্রীরামের দুনয়ন শূন্য হরে ত্রিভুবন, প্রতিমা গড়িয়াজি নিজ হাতে বিসর্জন, রঘুকুল পূর্ণিমা সহসা পোহায় রে রঘুকুল পূর্ণিমা সহসা পোহায় রে, রাঘব দয়িতা সীতা বনবাসে যায়, সোনার প্রতিমা কে গো অকালে ভাসায় রে অকালে ভাসায়, ওই রাজা রুদ লালি সীতা বনবাসে যায় রে বনবাসে যায়।